তুই আরেকটু মনে থাক, উড়ে যাক তোর কবিতা মাখা চুল, এ শহরের হাজারো বোকা প্রেমিকেরা তোর ভালো চায় বলে তার উপন্যাসের বন্যা দিয়ে মিছিল করে যায়। আমি অলসটাই পিছে পড়ে রই, দিশেহারা তুই আর আমি মিলে দুই, আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই, আমার বোকা অভিমান তাসে হেরে যাওয়া দান, তোর পুরনো কাগজে আমি মাথা গুঁজে শুই। দীর্ঘতে পান্তরে বাঁধ ভেঙে যায়, কোনো একাকার শুধু তোকে পেতে চায়, তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন, মন খারাপের রাতে তোকে প্রয়োজন, তাই এত আয়োজন খুব তোকে প্রয়োজন। দিশেহারা তুই আর আমি মিলে দুই, আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই, তুই আর একটু মনে থাক, উড়ে যাক তোর কবিতা মাখা চুল, এ শহরের হাজারো বোকা প্রেমিকেরা তোর ভালো চায় বলে তাই উপন্যাসের বন্যা দিয়ে মিছিল করে যায়। আমি অলস তাই পিছে পড়ে রই, দিশেহারা তুই আর আমি মিলে দুই, আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই, আমার বোকা অভিমান তাসের যাওয়া দান, তোর পুরনো কাগজে আমি মাথা গুঁজে শুই। কোনো একাকার শুধু তোকে পেতে চায়, তোর প্রেমে বুধ হয়ে এত আয়োজন, মন খারাপের রাতে তোকে প্রয়োজন, তাই এত আয়োজন খুব তোকে প্রয়োজন। দিশেহারা তুই আর আমি মিলে দুই, আমার নীল আকাশ ছিঁড়ে উড়ে গেলি তুই। থ্যাংক ইউ।